কীর্তন খোলা, নদী কীর্তন খোলা, নদী রে নদীতে সাঁতার কাইটা বড় হইছি আমি, এই নদীতে আমার মায়ে কলসিতে মিলছে পানি, আমার দিদি মায় আসা প্রতিদিন ভোরে খাল বাড়ি ধুইয়া গেছে এই নদীর কিনারে। এই নদীতে সাঁতার কাইটা বড় হইছি আমি, এই নদীতে আমার মায়ে কলসিতে মিলছে পানি, আমার দিদি মায় আসা প্রতিদিন ভোরে খাল বাড়ি ধুইয়া গেছে এই নদীর কিনারে। দশ বছর পরে বিদেশ গহনে সাদেহি অগলি বদলাইয়া গেছে, নদী আমার যেমন ছিল তেমনি আছে, ও নদী তেমনি আছে, কীর্তন খোলা বলাইয়া গিয়া নদীর তীরে, হেওয়া পার হইয়া গেছি কাউয়ার চরে, আগমালি হাজি মেয়ারি টেরি খোলাতে সরই ভাতি করছি মোরা গুড়া গাড়াতে। পাঠশালা পলাইয়া গিয়া নদীর তীরে, হেওয়া পার হইয়া গেছি কাউয়ার চরে, আগমালি হাজি মেয়ারি টেরি খোলাতে সরই ভাতি করছি মোরা গুড়া গাড়াতে। আজ ইটের খোলা তেমন আছে সাথীরা কোথায়, অগলি বদলাইয়া গেছে, নদী আমার যেমন ছিল তেমনি আছে, ও নদী তেমনি আছে, কীর্তন খোলা নদী রে আমার, কীর্তন খোলা।